أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم دايماي بروم دايلو الله رنامي إذا زلزلت الأرض زلزالها পৃথিবী যখন আপন কম্পনে প্রবল ভাবে প্রকম্পিত হইবে এবং পৃথিবী যখন তাহার ভার বাহির করিয়া দিবে এবং মানুষ বলিবে ইহার কি হইল সেই দিন পৃথিবী তাহার বৃত্তান্ত বর্ণনা করিবে কারণ তোমার প্রতিপালক তাহাকে আদেশ করিবেন সেই দিন মানুষ ভিন্ন ভিন্ন দলে বাহির হইবে যাহাতে উহাদেরকে উহাদের কৃতকর্ম দেখানো যায় কেহ অনুপরিমাণ সৎকর্ম করিলে সে তাহা দেখিবে এবং কেহ অনুপরিমাণ অসৎকর্ম করিলে সে তাহাও দেখিবে।